بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানান্তুম আন ইয়াখরুজু وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি ذَلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُشَاقِّ اللَّهَ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসূলিহা ফাবিইযনিল্লাহি ওয়ালিউখজিয়াল ফাসিকিন তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ তাহা তো আল্লাহরই অনুমতি ক্রমে এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير الله يهودي در نكوت হইতে তাহার রাসূলকে যে ফায়দা আছেন তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب

لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون بستتو وارا بوشكتو هويل منافق گن تادشنگ دشتاك قريبنا ايبون উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করিবে অতঃপর তাহারা কোনো সাহায্যই পাইবে না লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদূরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন প্রকৃত পক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ে অধিকতর ইহা এই জন্য যে ইহারা এক অবুজ সম্প্রদায় লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর বাসুহুম বাইনাহুম শাদীদ تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون ইহারা সকলে সংঘবদ্ধ ভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ কিন্তু উহাদের মনের মিল নাই ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায় كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ইহারা সেই লোকদের মতো যারা ইহাদের অব্যবহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে ইহাদের জন্য রয়েছে মর্মন্তু শাস্তি كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ইহারা শয়তানের মতো সে মানুষকে বলে কুফরি করো অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইন ফিহা ওয়াযালিকা জাযাউয-য-যালিমিন ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম সেখানে ইহারা স্থায়ী হইবে এবং ইহাই জালিমদের কর্মফল হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামী কল্যের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে আর তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আর তোমরা তাহাদের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ উহাদেরকে আত্মবিস্মৃত করিয়াছেন উহারাই তো পাপাচারী লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতবাসীরাই সফল কাম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু سبحان الله عما يشركون تيني الله تيني ব্যতীত কোনো ইলাহ নাই تيني অধিপতি تيني পবিত্র تيني শান্তি تيني নিরাপত্তা বিধায়ক تيني রক্ষক تيني পরাক্রমশালী تيني প্রবল تيني অতিব মহিমান্বিত উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র مهان. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم تيني الله سرجان كرتا উদ্ভাবন কর্তা রূপদাতা তাহারই সকল উত্তম নাম আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়